আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দেন। যারা বলছেন, যারা শুনছেন, যারা আমল করবেন, ইনশাআল্লাহ দীন ও দুনিয়ার পথেও আমাদের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্তভাবে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ইসলামী অর্থনীতি সম্পৃক্ত কিছু আলোচনার একটা আলোচনা আপনাদের সামনে করে আসছিলাম, সেটা হচ্ছে পরের হক মেরে খাওয়া। পরের হক, পরের মাল মেরে খাওয়া কত বড় গুনাহ, কত বড় শাস্তি, এবং পরের মাল হালাল করে নেওয়া, আইনের মাধ্যমে হালাল করে নেওয়া জায়েজ না? জায়েজ না। যদি আইনের মাধ্যমে, আপনি দেশের আইনের মাধ্যমে, তা ইসলামী অনিসলামী যে কোনো আইনের মাধ্যমে যদি সেই মাল আপনি হালাল করে নেন, এমন কি ইসলামী আইনের মাধ্যমে যদি এমন মাল হালাল করে নেন যে মাল আপনার জন্য হারাম, তাও কিন্তু হারাম, তা হালাল না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। এই কথাটা হয়তো অনেকে ভাববে যে কেমন আল্লাহ রাসূল কেমন করে মানুষ, তিনি মানুষ নন, তিনি নূরের তৈরি, না আমাদের মতো মানুষ, কিন্তু আমরা তার মতো মানুষ নই, ঠিক না? তার মধ্যে অতিরিক্ত গুণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, আমি কিন্তু গায়েবের খবরও জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি গায়েবের খবর জানি না। আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি বলো আমি গায়েবের খবর জানি না, আমি একজন মানুষ। ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, বিচার নিয়ে আসো। ওয়ালাআল্লা বাদাকুম আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বাদ, তোমাদের হয়তো বাদী প্রতিবাদীর মধ্যে কেউ হুজ্জত পেশ করার জন্য পটু হবে, দক্ষ হবে। সবাই তো সব কথা গুছিয়ে বলতে পারে না, তাই না? সবাই তো আর বক্তৃতা করতে পারে না, সবাই তো আর নিজের মনের ভিতরকার কথা প্রকাশ করে স্পষ্ট করে বুঝিয়ে গুছিয়ে বলতে পারে না। অনেক সময় হয় কি, বুঝিয়ে গুছিয়ে বলতে না পারার জন্য হার মানতে হয়, তাই না? আর এই জন্যেই উকিল ধরতে হয়। উকিল কেন ধরতে হয়? আপনি যদি নিজেই উকিল হন, বলার মতো ক্ষমতা রাখেন, তাহলে তো উকিল ধরা দরকার নেই। উকিল ধরতে হয় কি জন্য? বুঝিয়ে গুছিয়ে বলার জন্য। তোমাদের মধ্যে যারা বাদী প্রতিবাদী হবে, তাদের মধ্যে হয়তো একজন মাশাআল্লাহ কথা বলতে খুব ভালো পারে, ভালো বক্তা, যখন পেশ করবে আমার কাছে কোনো বিচার, একজন সুন্দর করে এমনভাবে পেশ করলো, এমনভাবে কথা বললো যে মনে হলো যেন সে সব সত্য বলছে, আরে বেচারে মিনমিন করে বলছে, মনে হয় হ্যাঁ এ ঠিক বলছে না। কথার পেঁচে, কথার ভাব ভঙ্গিমাতে, বাগধারাতে বোঝা যায় যে সত্যবাদী না মিথ্যাবাদী। এ এখন এমন মিথ্যাবাদী, কিন্তু সে কথাগুলোকে এমনভাবে পেঁচ দিয়ে বলছে যে মনে হচ্ছে সত্যবাদী। এমন হতে পারে না? পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন হতে পারে। ফা আকদি লাহু বিনাহওয়ি মা আসমা, আমি যেমন শুনবো তেমনি বিচার করব। আমি তো গায়েবের খবর জানি না, এই তুমি মিথ্যা বলছো, আল্লাহ ধরতে পারবেন? যতক্ষণ না ওহি, ওহি এসে যদি সতর্ক করা হয় আল্লাহর নবী এলোক মিথ্যাবাদী, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি ওহি না আসে তো আমি মানুষ, আমি জানি না কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমি তোমাদের কাছ থেকে যেমন শুনবো তেমনি বিচার করবো। ফামান কাদাইতু লাহু বিহাক্কি আখিহি, যদি আমি বিচারে তোমাদের শোনার কথা শোনার প্রেক্ষিতে আমি কারো হক নিয়ে কাউকে দিয়ে দিই, অন্যায় আসলে অন্যায়, কিন্তু আমি তো জানছি না আসলে ওর হক নয়, কিন্তু কথার মাধ্যমে, কথা শোনার মাধ্যমে বোঝা গেল যে ওর হক, যদি আমি দিয়ে ফেলি, ফাইন্নামা আক্তাউলাহু কিতাআতাম মিনান নার, তাহলে আমি আসলে তাকে জাহান্নামের আগুন কেটে দিই। তার মানে সে যেন গ্রহণ না করে জাহান্নামের আগুন। কি বোঝা গেল? যদি আইনের মাধ্যমে আপনি আপনার হারাম জিনিসকে হালাল করে নেন, আইন আপনাকে বলে এটা আপনার জন্য হালাল, কিন্তু আসলে আপনার জন্য হালাল নয়। আইনের মাধ্যমে জুলুম করা সব থেকে বড় জুলুম, আইনের মাধ্যমে জুলুম। আইনের পেঁচ পাঁচ যাওয়া আছে দেশের, আইন খাটিয়ে আপনি করলেন কি, এক হকদারকে আপনি না হক করলেন, বঞ্চিত করলেন, বিশাল অন্যায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি জানো যে এটা তোমার জন্য হালাল নয়, তাহলে আইনের মাধ্যমে, এমনকি আমার বিচারের মাধ্যমে সেটাকে হালাল করে নেবে, এটা বৈধ নয়, হালাল হতে পারে না। আবু ওয়াইল বলছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع مال امرئ مسلم, আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইকতাতা মাল ইমরিইন মুসলিমিন বিয়ামিনিন কাযিবা, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোন মুসলিমের মালকে নিজের করে নেবে, নিজের মাল নয়, দাবি করছে যে ওই মালটা আমার, আর সেই দাবির মাধ্যমে সে কি করছে, কসম খাচ্ছে, ওই যে শেষকালে দলিল না থাকলে কসম, কসমের মাধ্যমে, মিথ্যা কসমের মাধ্যমে অন্য মুসলিমের মালকে হালাল করে নিচ্ছে। লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে আল্লাহ তখন তার প্রতি রাগান্বিত থাকবেন, ক্রোধান্বিত থাকবেন। কেন? দুনিয়াতে সে তার মুসলিম ভাইয়ের মাল মিথ্যা কসম করে হালাল করে নিয়েছে। কসম তো বুঝতে পারছি, আল্লাহর নামে কসম, এখানে আল্লাহকে ব্যবহার করা হয়েছে অথচ মিথ্যা ভাবে। কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, সুম্মা কারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসদাকাহু মিন কিতাবিল্লাহি জাল্লা যিকরুহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব থেকে এই আয়াত পড়ে শুনাইলেন, এরই সত্যায়নকারী আয়াত, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, নিশ্চয় যারা ক্রয় করে আল্লাহর অঙ্গীকার এবং তাদের কসম দ্বারা, সামানান কালীলা, সামান্য মূল্য, সামান্য মূল্য, দুনিয়ার মূল্য সবই সামান্য, সামান্য দুনিয়ার সম্পদের জন্য, টাকার জন্য আল্লাহকে ব্যবহার করলো, আল্লাহর অঙ্গীকার, আল্লাহর কসম ব্যবহার করলো। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, তাদের আখিরাতে কোনো নসিব নেই, কোনো অংশ নেই, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না। কত রাগ যে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর রহমতের দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। সূরা আলে ইমরান 77 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর নাম ব্যবহার করে, আল্লাহর কসম ব্যবহার করে কোনো মাল ভক্ষণ করবে, অপরের মাল ভক্ষণ করবে, তাদের জন্য হবে এই শাস্তি। আল্লাহ তাআলা খুবই ক্রোধান্বিত হবেন, রাগান্বিত হবেন। আবু উমামা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিক তাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি কসম দ্বারা কোন মুসলিম ব্যক্তির মাল নিজের জন্য হালাল করে নেবে, নিজের অধিকার ভুক্ত করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেবেন এবং জান্নাতকে হারাম করে দেবেন। আল্লাহু আকবার। পরের মাল যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে, আইনের মাধ্যমে ভক্ষণ করে, এটা আইনের মাধ্যমে না, কসম করে ভক্ষণ করা আইনের মাধ্যমে করা, যদি কেউ নেয়, খায় জেনে শুনে, তাহলে তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব। ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, তার মনে ভারী লেগেছে, ইয়া রাসূলুল্লাহ যদিও তা সামান্য জিনিস হয়, সামান্য জিনিস, একটা কলম, কটা টাকা, সামান্য জিনিস যদি কসম খেয়ে আমার বলে নিজে আর জন্য হালাল করে নেয়, তাহলে কি এই শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন কাদীবাম মিন আরাক, যদিও পিল্লু গাছের একটা ডাল হয়। আপনারা দেখেছেন যারা সৌদি আরব গেছে, হাজি সাহেবরা দাঁতন বিক্রি হতে দেখেছেন হারামের সামনে, এভাবে পিল্লু গাছের ডাল শিকড় বিক্রি হয়, এইটুকুর দাম দুরিয়াল, এইটুকুর দাম দুরিয়াল, একসময় এক রিয়াল ছিল, এক রিয়ালেরও আছে। এই দাঁতন পর্যন্ত যদি কেউ কসম করে বলে আমার, তার মানে এক রিয়াল দুরিয়ালের জিনিস যদি কসম করে বলে আমার, অথচ সে মাল তার নয়, তবুও তার জন্য এই শাস্তি, যে শাস্তি বলা হলো তার জন্য জাহান্নাম ঠিকানা আর জান্নাত হারাম। ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন, সামান্য ব্যাপার নয়, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশাল ব্যাপার, যে আপনি কারো মাল, আপনার যে যাতে কোনো অধিকার নেই, সেই অধিকার আপনি তাকে বঞ্চিত করে আপনি নিজের করে নেবেন, সেই হারাম মালকে আপনি নিজের জন্য হালাল করে নেবেন, এটা আপনার জন্য মোটেই জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, আরো কঠিন শাস্তি শুনুন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি যে জিনিসের দাবি করবে, যে জিনিস তার নয়, সে আমার দলভুক্ত নয়। নেন, কোন মুসলমানের এটা স্বভাব হতে পারে না, কোন মুসলিমের এটা আচরণ হতে পারে না, কোন উম্মতে মুহাম্মাদের আচরণ হতে পারে না, যে সে সেই জিনিস দাবি করবে যে জিনিস তার নয়। সুতরাং গুরুত্বপূর্ণ ব্যাপার, আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, যে এইরকম দাবি করবে যা তার নয়, সে যেন ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, আর সে আমার উম্মতের দলভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। আর অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক তাতা আরদান যালিমান লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। পূর্বের হাদিসের সাক্ষী স্বরূপ, এটাও মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি কোন জমি জবরদখল করবে অন্যায়ভাবে, জমি জবরদখল করা তো জানেন আপনারা তাই না, মাপের সময়ে দলিল জাল করে নকল করে কিংবা আস্তে আস্তে দাবিয়ে নিয়ে, পাশের জমি আছে আপনি আস্তে আস্তে আস্তে আস্তে সরাচ্ছেন, তার চিহ্ন পরিবর্তন করছেন বিভিন্নভাবে, যে কোনোভাবে যদি আপনি কারো জমি অন্যায়ভাবে দখল করেন, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন, ক্রোধান্বিত থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, সে যদি তা করতেই চায় তবে যেন বলে, হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয়, এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয়। সহি বুখারী সপ্তম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5671। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে পরের হক খবরদার, যে কোনো প্রকারে যেন তেন প্রকারে ন কিংবা আইনের মাধ্যমে, আপনার দেশের আইনের মাধ্যমে অথবা ইসলামী আইনের মাধ্যমে অথবা তাগুতি আইনের মাধ্যমে নিজের বলে দাবি করবেন না, কারণ আইনের মাধ্যমে আপনি হয়তো দুনিয়ার বুকে বেঁচে যাবেন যে আমার তো আইন তোমাকে দিয়েছে, আইন যখন আমাকে অধিকার দিয়েছে তখন আমার সেটা না। যদি দেশের সরকার আইন আপনাকে আপনার বলে দান করে দিয়ে দেয়, তাহলে আপনি যদি জানেন যে সেটা আপনার অধিকার নয়, তাহলে আপনি তা গ্রহণ করবেন না, গ্রহণ করলে তা জাহান্নামের অঙ্গার বা জাহান্নামের টুকরা গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু মারাজুলিন যালামা শিবরাম মিনাল আরদ, জমির কথা হচ্ছিল, এমনিতেই হাদিসে আছে, অন্য এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করুন যে ব্যক্তি গায়রুল্লাহর নামে যবেহ করে। গায়রুল্লাহর নামে যবেহ করা যাবে না, মেহমানের জন্য যবেহ করা যাবে, মেহমান গায়রুল্লাহ না, মেহমানের জন্য যবেহ করা যাবে, যাবে না কেন? আপনার জামাইলে আপনি মুরগি জবাই করে খাওয়ান না, তাহলে কি সেটা লানতে পড়বেন? না, উদ্দেশ্য তা না, উদ্দেশ্য তা না, উদ্দেশ্য হলো যে ব্যক্তি গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য যবেহ করে, যেমন কোনো মাজারে করলেন, কোনো মূর্তির সামনে করলেন, কোনো জিনের সামনে করলেন, এই শ্রেণীর যবেহ। আপনার মেহমান হলো মেহমানের জন্য, মানে মেহমানকে সম্মান করার জন্য আপনি যবেহ করলেন, সেটা তো শিরিক হতে পারে না, সেটা তো লানত হবে না, সেটা কথা হচ্ছে না। আপনি আপনার নামে কোরবানি দেন না, তাহলে আপনার নামে কোরবানি দিলে তো আপনি লানতে পড়বেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে সে হচ্ছে মালউন, অভিশপ্ত। উদ্দেশ্য তা না, আপনি আপনার তরফ থেকে দেন, আপনার নামে নয়, আপনার তরফ থেকে দেন, কিন্তু দেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে এটা হচ্ছে উদ্দেশ্য, আপনি যবেহ করবেন কার নাম নিয়ে? বিসমিল্লাহ, তাই না, আল্লাহর নাম নিয়ে। আর যখন কোরবানি যবেহ করবেন কাকে সন্তুষ্ট করার জন্য? আকিকা দেবেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে সমস্যা নেই। কিন্তু যে গায়রুল্লাহর নামে যবেহ করে, যেমন মাজারে যবেহ হয়, যেমন মূর্তির সামনে যবেহ হয়, এ হচ্ছে কি, তাকে সন্তুষ্ট করার জন্য, যার জন্য যবেহ করে সে খায় না, আর মেহমানের জন্য যবেহ করলে মেহমান খায়, তাই না? আর আপনি মাজারে যার জন্য যবেহ করছেন, সে কি মাজার যে কবরে আছে সে কি খায় না, কিন্তু তার সন্তুষ্টির জন্য যবেহ করলেন, হচ্ছে মালউন। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, আল্লাহ তাকে অভিশাপ করেন, লানত দেন যে তার মা বাপকে লানত দেয়, অভিশাপ করে। অনেক সময় সাংসারিক ঝগড়া ঝামেলায় মা বেটায় ঝগড়া হয়, বাপ বেটায় ঝগড়া হয়, হয় না, হয় না? সেই সময় লানতান করতে হয় না, ছেলে মা বাপকেও করবে না, আর মা বাপ ছেলেকে বদদোয়া দেবে না, কারণ মা বাপের দোয়া ছেলের হককে কি হয়ে যায়, দোয়া অথবা বদদোয়া, আল্লাহ আকবার, গ্যারান্টি কবুল হয়ে যায়। এই জন্যে ছেলের সাথে ঝগড়া ঝামেলা হলে বদদোয়া দেবেন না, কারণ নিজের পায়ে নিজে কুরুল মারবেন, এটা উচিত না। তেমনি ছেলের উচিত না ঝগড়া ঝামেলা হলে মা বাপকে লানত করা, কারণ মা বাপকে লানত করার মানেই হচ্ছে নিজেকে লানত করা। লানাল্লাহু মান লানা ওয়ালিদাই ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ তাকেও লানত করেন, অভিশাপ করেন যে ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় দেবে, কোনো বিদাতিকে প্রশ্রয় দেবে, কোনো বিদাতিকে নিজের কাছে রেখে হ্যাঁ বিদাত প্রচার করবে, কোনো বিদাতিকে সহযোগিতা করবে বা কোনো বিদাতিকে হেফাজত করবে, তাকে নিরাপত্তা দেবে, ইত্যাদি ইত্যাদি, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মালউন, অভিশপ্ত। ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আর সেই ব্যক্তি অভিশপ্ত। আর এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু, যে ব্যক্তি জমির চিহ্ন, জমির আল চিহ্ন বা সীমা চিহ্ন, সীমানা চিহ্ন সরিয়ে দেবে, তাই না? কি জন্যে? যাতে করে আপনার জমিটা কি হয়, বেশি হয়ে যায়, এক বছর একটুকু, তার বছরের পর একটু সামান্য সামান্য করে সরিয়ে সরিয়ে সরিয়ে সরিয়ে হ্যাঁ আপনারটাকে বাড়ি নিলেন। মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। তার শাস্তি কি? আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদ কাল্লাফাহুল্লাহু তাআলা ইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখরা সাবিআ আরাদিন। যদি আপনি আধ হাত পরিমাণ জায়গা কারো জবরদখল করে নেন সরিয়ে সরিয়ে, আপনি আপনার হক নেই, অথচ আধ হাত পরিমাণ জায়গা আপনি নিজের দখলে করে নিলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আপনাকে বাধ্য করবেন যে ওই আধ হাত পরিমাণ জায়গা আপনি খুঁড়তে থাকুন, খুঁড়তে থাকুন, খুঁড়তে থাকুন। কতক্ষণ পর্যন্ত করবেন? যতক্ষণ পর্যন্ত না সাত তবক জমিন আপনি খুঁড়ে শেষ করেছেন। আল্লাহ আকবার, কত বড় শাস্তি, বিশাল শাস্তি, তাই না? অন্য এক বর্ণনায় আছে যে ওই জমির সাত তবক যতটা জমি আছে সেই জমি লকেট বানিয়ে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, যান বহন করে বেড়ান, আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অন্যায় কি? যে আপনি অন্যায় ভাবে এই জমিটা কোনো ভাইয়ের কাছ থেকে আপনি জবরদখল করেছিলেন, আপনার ছিল না, এই জন্য বহন করেন। ওই যে একবার শুনেছিলেন না, যে যাকাত আদায় করতে গিয়ে যদি একটা উট আপনি বাগিয়ে নিলেন, কেয়ামতের দিনে সেই উট আপনার ঘাড়ে আসবে, তাই না? আর চিহি চিহি করে শব্দ করবে, আর আল্লাহ রসুলকে সামনে দেখবে, ইয়া রাসূল আল্লাহ আগেছনি, আর রসুল আল্লাহ আমাকে বাঁচান, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? আমি তোমাকে দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছিলাম, খেয়ানত করো না, এখন তোমার ঘাড়ে এসেছে, আমার কোনো ক্ষমতা নেই বাঁচাবার। ঠিক জমি যদি আপনি এইভাবে খেয়ানত করেন, আপনার ভাইয়ের জমি যদি আপনি দখল করে নেন, তো এই জমিকে লকেট বানিয়ে আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, বহন করুন, পারলে করুন, আর না হয় খুঁড়তে আদেশ করা হবে, খোঁড়ো, খুঁড়তে থাকো, যতক্ষণ না সাত্তবক জমিন তোমার খুঁড়ে শেষ হয়েছে। সুম্মাই তাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাত, বলছে তাকে তওক বানিয়ে দেওয়া হবে, গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, হাত্তা ইউকদা বাইনান নাস, কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না সমস্ত মানুষের বিচার শেষ হয়েছে। আল্লাহ আকবার, এটা কিসের শাস্তি? এটা হচ্ছে শাস্তির সময় কয়েকটা আছে। এক তো কোনো মানুষ পাপ করে তার শাস্তি দুনিয়াতেই পেয়ে যায়, তাই না? আবার কোনো কোনো পাপের শাস্তি কবরে পায়, আর কারো শাস্তি কেয়ামতেই হবে, বিচার চলাকালে হবে। এই লোকের শাস্তি বিচার চলাকালে চলতে থাকবে যতক্ষণ না বিচার শেষ হয়েছে। কত হাজার বছরের দিন? পঞ্চাশ হাজার বছরের দিন, তাই না? কিন্তু যে ব্যক্তি খাঁটি মোমেন হবে তার জন্য কতক্ষণ, তার জন্য কত টাইম লাগবে? যে ব্যক্তি খাঁটি মুসলমান, বিচার হালকা, মাশাআল্লাহ, সব একদম শেষ ঠিক আছে, তার জন্য কতটুকু সময় লাগবে? হাদিসে বলা হয়েছে জোহর থেকে আসর সময় পর্যন্ত যতটুক টাইম, আল্লাহ আকবার, দুই থেকে আড়াই ঘন্টা, যাও জান্নাতে যাও, এই রকম মুমিনদের জন্য। আর এখানে পঞ্চাশ হাজার বছর, এখন যে ব্যক্তি জমি এইভাবে দখল করেছে সেই ব্যক্তির অবস্থা বুঝতেই পাচ্ছেন, যে যতক্ষণ না বিচার শেষ হয়েছে, এখন যদি কমসে কম পঞ্চাশ হাজার বছর হয়, পঞ্চাশ হাজার বছর ওই জমি খুঁড়তে থাকুন, আপনি খুঁড়তে থাকুন, আর না হয় পঞ্চাশ হাজার বছর ওই জমির লকেট নিয়ে আপনি ঘুরে বেড়ান, তুলতে পারবেন? সাত্তবক জমি ওজন যদি আশি কিলো হয়, আশি কিলোই মাটি যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, নিয়ে বেড়াতে পারবেন? আল্লাহ আকবার, কত বড় কঠিন শাস্তি, এত বিশাল শাস্তি, পরের জমি দখল করা, পরের জমি না হক ভাবে নিয়ে নেওয়া। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে হক দিয়েছেন, ইসলামের যার যে হক সে হক দিয়েছেন, যার যে হক নেই সে হক যদি কোনো তাগতি সরকার দিয়ে থাকে তাহলে তা অবশ্যই না হক, ইসলাম কারো হক নষ্ট করেনি, ইসলামের ভাগ বন্টনে সম্পূর্ণটাই ইনসাফপূর্ণ। যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান মানুষের জন্য, যে মানুষকে তিনি নিজে সৃষ্টিকর্তা, মানুষ মানুষের সৃষ্টিকর্তা নয়, মানুষের প্রয়োজন সমস্ত প্রয়োজন মানুষ বোঝে না, মানুষ ভাগ করতে গেলে বেইনসাফিতে পড়বে। এখন যদি কোনো মুসলিম তাতে সন্তুষ্ট না হয়ে তাগুতি আইনের বলে নিজের না হক অধিকার আদায় করে তাহলে তা নিশ্চয়ই হারাম হবে। আর অপরের মাকে মা বানিয়ে অথবা বাপ বানিয়ে যদি আপনি কারো জমি লিখিয়ে নেন, বুঝতে পাচ্ছেন, শাশুড়িকে মা বলে নিয়ে গেলেন, যে রেজিস্ট্রি অফিসে মা বলে আপনি আপনার মায়ের জমি সব লিখে নিলেন, ভাইদেরকে বঞ্চিত করলেন, তাই না? এরকম হয়েছে, বিদেশে আছে এক ভাই, দেশে এক ভাই আছে, তো দেখছে মা মাকে বলছে আমাকে এটা লিখে দাও, বাড়িটা লিখে দাও, বাড়িটা লিখে দাও, দেয় না, শেষ কালে শাশুড়িকে মা বানিয়ে নিয়ে গেছে, নিজের নামে রেজিস্ট্রি করেছে পুরো বাড়িটা, ভাইকে ফাঁকি দিয়ে দিল, ধোকা। এরকম ঘটে না? ঘটে না, বহু ঘটছে। কে শাশুড়ি না, আবার অন্য মেয়েকেও মা বানিয়ে নিয়ে যায়, দিয়ে এরকম ঘটনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন এই শ্রেণীর কোনো জুলুমবাজি, জবরদখলি, কারো পরের জমি, পরের হক দখল করা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার। ইসলাম শরীয়ত খুবই ইনসাফপূর্ণ, ইসলামী অর্থনীতি খুবই স্বচ্ছ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান হারাম থেকে এবং হালাল রুজি সংগ্রহ করতে তৌফিক দেন। আল্লাহুম্মা আকফিনা বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনা বি ফাযলিকা আম্মান সিওয়াক। সামান্য সময় আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন আপনি জমির কথা বললেন, এখন আমার জমির সামনে নয়নজলি বা পিডব্লিউ জায়গা আছে, সেই জায়গা যদি আমি ছেড়ে রেখে দিই, সরকারি জায়গা পিডব্লিউ, অন্য এসে দখল করে বসে যাবে, এখন আমি এই জায়গাটা কি করব? আমার সামনে জায়গা আছে, বড় প্লট পড়ে আছে পিডব্লিউডি, আমি যদি ছেড়ে দিই রাস্তাটা বা ওই জায়গাটা যদি ছেড়ে দিই, তাহলে তো অন্য কেউ এসে দোকান নিয়ে বসে যাবে, বাড়ি করে বসে যাবে, তখন কি করব? আপনার যতটুক জমি আপনার অধিকার ততটুক, আপনার সামনে যে জায়গা পড়ে আছে সে সরকারি ভুক্ত হোক বেসরকারি ভুক্ত হোক, সে জায়গা অন্য লোক নেক অথবা না নেক, কোনো ভালো লোক নেক অথবা খারাপ লোক নেক, আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার হককে, আপনি আপনার জমিকে নিজের হক মনে করুন। অন্য লোকে দখল করে নেবে বা অন্য লোক খারাপ লোকে দখল করে নেবে এই চিন্তায় আপনি জায়গাটাকে দখল করবেন, এই অধিকার আপনার নেই। আপনি কোনোভাবে নয়াঞ্জলি বলুন আর যাই বলুন, আপনি আস্তে আস্তে বাড়িয়ে নেবেন, তা আপনার চলবে না, আপনার যতটুক সেই দাগ। এই জন্য লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, লানতে পড়তে হবে যদি আপনি আস্তে আস্তে নয়াঞ্জলি বলে যে মালিক কেউ নেই, আমি সরিয়ে নিই, খানিক বাড়িয়ে নিই, বাড়িয়ে নিই, বাড়িয়ে নিই, প্রত্যেক বছর সামান্য সামান্য করে বাড়তে থাকে, তাই না? এ লানতে পড়তে হবে। আপনার যতটুক অধিকার আছে সেই অধিকারের বাইরে আপনি যাবেন না, অধিকার লঙ্ঘন করবেন না। কারণ আপনি যখন চাপবেন অন্যের ঘাড়ে, তার মানে তো পাশের ঘাড়ে পড়বে, চাই সেটা সরকারি জায়গা, সরকারি জায়গাও তো দখল করা ঠিক না, তাই না? আপনার যে অধিকার আছে সেইটুকুই আপনার, সরকার যেটা অধিকার আপনাকে দেয়নি সে অধিকার আপনি নিতে পারেন না। সরকার যদি দেয় স্বেচ্ছাকৃত সরকারি জায়গা দেয় তাহলে আপনার জন্য জায়েজ, কিন্তু সরকার যদি অন্যের জায়গা আপনাকে অন্যায়ভাবে দেয়, অথচ আইনে ওদের আইনে বৈধ, কিন্তু আপনার জন্য আপনি জানেন যে এইভাবে বৈধ না, তবুও আপনি নিতে পারেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমরা জানছো, আমি তো সাক্ষী সবুজ অনুযায়ী বিচার করে দেবো, আল্লাহর নবীর কাছেও নেওয়া জায়েজ না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে বাঁচতে পারি এবং হালাল পথে চলতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।